তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি। তোমার কানে কানে দুটি কথা তাই শুধু বলবো, ভালোবাসি ভালোবাসি। প্রণয়ের নীলাকাশে দুটি তারা হয়ে মোরা জ্বলবো, ভালোবাসি ভালোবাসি। সাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি।